الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله As I look to nature's beauty dazzled am I Knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا الله الذي نعتز به جميعا الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله رحمتیں نچاور کرتا ہے تو برکتوں سے دامن بھرتا ہے تو Wer ist der Mächtigste und der Barmherzigste? Wer hört unsere Gebete und schickt uns die Hilfe? Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah. সুন্দর পৃথিবী মানুষ পশু পাখি সাগর নদী বেতন তু ও আল্লাহ তাদরুম বেতন প্রতিদিন কর কোইম আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ الله الله الله الله الله الله الله الله الله الله مصري غفزت لسلك جدوغ جمع درس أبو avec un cœur plein d'amour Taizikra kanan imaj draj koko Medile razani amrazito Allahu Allahu Allahu Allah Allahu Allahu Allah Allah, Allah.